الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون سورة آل عمران 110 نمبر آيات جو اپ کو دادا پیٹی لکس جابتی و حمد و ثنا যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই সমাজ জীবনে সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করার জন্য বিধান দিয়ে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামের জন্য যাবতীয় প্রশংসা এবং আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাত সেই শেষ নবীর জন্য যার মাধ্যমে আমরা আল্লাহ প্রেরিত এই বিধানগুলি পেয়েছি ওহির মাধ্যমে যিনি না আসলে কোরআন আমরা পেতাম না যিনি না আসলে হাদিস আমরা পেতাম না যিনি পৃথিবীতে আবির্ভূত না হলে মুসলিম আমরা হতাম না আখেরাত সম্পর্কে আমরা জানতাম না বুঝতাম না দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য যিনি আমাদেরকে বিধানসমূহ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বিদায় হয়ে গেলেন সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত মুসলিম উম্মা সম্পর্কে আল্লাহ পাক সনদ নাজিল করেছেন পৃথিবীর কোন উম্মতের জন্য এরূপ সনদ নাজিল করা হয় নাই ইসলাম সম্পর্কে যেমন সনদ নাজিল হয়েছে ইন্না দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর পৃথিবীর যতই ধর্ম বলা হোক না কেন কোনটাই আল্লাহর মনোনীত নয় ঠিক অনুরূপভাবে ইসলামের অনুসারী মুসলমানকে আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে বা তুমিনুনা বিল্লাহ এবং তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবে এই বলেই মনে করে দিচ্ছেন যে আমাদের বিগত উম্মত যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত এবং ইনজিল পাওয়া সত্ত্বেও তারা সেগুলো মানেনি তা পথভ্রষ্ট হয়ে গেছিল তাই আমাদেরকে এই এক আয়াতের মধ্যেই স্মরণ করিয়ে দিচ্ছেন দেখো আলাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রান লাহুম যদি আহলে কিতাবরা ঈমান আনতো তাহলে এটি তাদের জন্য উত্তম ছিল মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যেও ইমানদার মানুষ ছিলেন কিন্তু তাদের অধিকাংশ ছিল ফাসেক পাপাচারী। অতএব ইঙ্গিতে বলা হচ্ছে, হে শ্রেষ্ঠ জাতি মুসলিম, তোমরা যেন ইহুদি নাসারাদের মতো অধিকাংশ ফাসেক হয়েও না, বরং মুমিন হওয়ার চেষ্টা করো। এই আয়াতটি আমাদের জন্য খুবই গৌরবের, শ্রেষ্ঠত্ব দুনিয়াতে না আখেরাতের এ বিষয়ে আলোচনা রয়েছে। দুনিয়া এবং আখেরাতে দু জায়গায় আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন, ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের দিন আমরা শ্রেষ্ঠ কেন? সকল মানব জাতির উপরে আমরা সাক্ষ্য হব। যারা সাক্ষ্য হয় তারা নিঃসন্দেহে উত্তম হয়। নূহের কওমকে জিজ্ঞেস করা হবে, হে নূহের কওম, তোমাদের কাছে কি নূহ নবী এসেছিলেন? তিনি কি তোমাদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন? কওম পরিষ্কার অস্বীকার করে বলবে, না আমাদেরকে নূহ বলে কেউ আসেনি কখনো, ও তো আমাদেরই ছেলে, কখনো আবার নবী হল, আমাদের কখনো দাওয়াত দেয়নি। ইব্রাহিমের কওমকে জিজ্ঞেস করা হবে, মূসার কওমকে জিজ্ঞেস করা হবে, ঈসার কওমকে জিজ্ঞেস করা, সবাই একই কথাই বলবে যে না, নবী এসে যদি এই সমস্ত আমাদের ভয় দেখাতো তাহলে আমরা অন্যায় করতাম না, আমাদের জাহান্নামে যেতাম না, অর্থাৎ কেউ আমাদেরকে দাওয়াত দেয়নি। আল্লাহ পাক তখন নূহকে বলে, হে নূহ, তুমি তো বললে দাওয়াত দিয়েছি, লাইলা মানাহারা দিন রাত, তোমার কওম বলছে তুমি দাওয়াত দাওনি, তো তোমার সাক্ষী কারা? নূহ তখন বলবেন, আমার সাক্ষী হল উম্মতে মুহাম্মাদি। বলি আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি কোথায়, তুমি কোথায়? এই উম্মতে মুহাম্মাদি বলো, তোমার কি সাক্ষী দেবা নূহের পক্ষে? অবশ্যই আমরা সাক্ষী দেব। কেমন কি দেবা? তোমার দেখুনি শোনুনি জানো না কিছু না, কেমন সাক্ষী দেবা? বলে কেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, কোন নবী মিথ্যা কথা বলেন না, এবং সকল নবী মানুষের কাছে দাওয়াত দিয়ে গেছেন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন এই দাওয়াত দিয়ে, যে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। আমরা আমাদের নবীর কথা বিশ্বাস করেছি, সে বিশ্বাসের ভিত্তিতে বলছি নূহ অবশ্যই দাওয়াত দিয়েছিলেন। বলে আলহামদুলিল্লাহ, এটাই হল শোহাদা, সাক্ষ্য সেদিন আমরা দেব। তাহলে সেদিন সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে, সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদের এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব এখানেই আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন, লিতাকুনু শুহাদা আলা নাস, তোমরা সেদিন সাক্ষী হবে, আর তোমাদের উপরে সাক্ষী হবেন তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাক্ষী হবে, আর তো কার লাগে না। এজন্যই বলে, একজন লোক থাকতো পৃথিবীতে কেয়ামত হবে না, একজন তৌহিদপন্থী লোক থাকতে, আপনাদের ভোট নিয়ে সব পাগল, হাজার লোকের ভোটের তিন পয়সা মূল্য নেই ইসলামের কাছে, একজন যোগ্য ব্যক্তির চাইতে। খায়রা উম্মতিন শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও। যেখানে একজন মুসলমান থাকে সেখানে শিরিক থাকে না, বেদাত থাকে না। সত্যিকারের মুসলিমের কাছে শুধু মানুষ নিরাপদ নয়, পশু পক্ষী পর্যন্ত নিরাপদ। রসুলের জীবনী তো আপনারা দেখেছেন, বহু কিছু এ সম্বন্ধে বলা যাবে, ও কিন্তু আলাদা খোদ্দাই হয়ে যাবে, ওদিকে যাচ্ছে না। একটু খালি বলবো, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার কাছ থেকে অন্যরা নিরাপদ থাকে সেই কি উত্তম নয়? তো এক কথা শেষ। ইহুদিদের চরিত্র কি ছিল? কেন আল্লাহ পাক এখানে ইহুদিদের থেকে আমাদের নিষেধ করলেন? জাহুম লা কানু লা ইয়াতানা হাওনান মুনকার ফালুহু লাবিসা মা কানু ইয়াফালুন, এরা অসৎ কাজে নিষেধ করত না, নিজেরা যে মন্দ কাজগুলো করত সে কাজ হচ্ছে অন্যকে নিষেধ করত না। লাবিসা মা কানু ইয়াফালুন, কতই না মন্দ কাজ তারা করত, এটা ছিল তাদের স্বভাব। এজা সারাকা ফিহিম শরীফ তারা কুহ, এজা সারাকা ফিহিম দঈফ আকামু আলাইল হাদ ও আইমুল্লাহে লাউকানা ফাতেমাত বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন, ইহুদিদের স্বভাব ছিল তাদের মধ্যে কোন শরীফ লোক যদি কোন অপরাধ করত তার কোন শাস্তি দিত না, আর কোন জয়ীফ দুর্বল লোক যদি কোন অপরাধ করত তাহলে তার শাস্তি দিত। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মোহাম্মদ নিজ হাতে তার হাত কেটে দেব। মুসলমানদের সঙ্গে অন্যদের পার্থক্য এখানে, মুসলমানদের সামনে আল্লাহর বিধান সবার উপরে, ওহির বিধানের সামনে মানুষের তৈরি বিধানের তিন পাশে মূল্য নাই। পৃথিবীর সকল দেশেই আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, জেল আছে, সবই আছে, নাই কেবল ন্যায় বিচার। সব দেশেই বিচারাচার হয় শ্রেণী স্বার্থে, বাংলাদেশেও বিচারাচার হয় শ্রেণী স্বার্থে। গ্রামের একজন সাধারণ মোড়ল মাতব্বর যা বিচার করতে পারে, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই বিচার করতে পারে না, কারণ সে তো পরোক্ষ বিচার করে। সাক্ষী সাবেক সহ নিম্নকেট হয়ে যায়, ওখান থেকে ঘুরতে ঘুরতে তার কাজ যায়, খালি সময় কাটানোর কাজ। সে কি দেখে? ডাইরেক্ট কোন বিচারে দেশে নাই, বাদী বিবাদী দাঁড়িয়ে থাকবে, তাদের মুখে কথা শুনবে, ভালো মন্দ বিচারক নিজে যাচাই করতে পারেন, কিন্তু না, বাদী ওই ওইখানে, বিবাদী ওই ওইখানে, সেটা দাঁড়িয়ে থাকে মূর্তির মতো, দুই পক্ষের দুই কালো কোটধারী হইচই করে চলল বছর পর বছর, ভোগী মর হাজতে নামগির জেলখানায়। এটি কি বিচার হলো? শ্রেণী স্বার্থে সবকিছু দেশ হয়। হ্যাঁ, যদি দলের কোন ক্যাডারম হতে পারেন, আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নেই, এক ফোনের বিচার শেষ। সব দেশেই কারা আছে, আগেও ছিল, জাহেলি যুগেও ছিল, কিন্তু ইসলামী যুগের পার্থক্য এই, এখানে কোন রকম বাস বিচার করা হয় না। লাউ সারাকা ইবনু মালিক ইম লা কাতা ইয়াদাহু ওয়া লাউ জানা লা রাজিমা। দুই জুমা আগে হাদিসটা বলেছিলাম, রোম সম্রাট হেরাক্লিসের গুপ্তচর সে রিপোর্ট, যে বলল মুসলমানরা জেতে কেন, দেখো তো এদের জেতার যুদ্ধে বিজয়ের মূল বিষয়টি লুকিয়ে আছে এখানে, যে তাদের সেনাপতির ছেলে যদি চুরি করে সঙ্গে সঙ্গে হাত কেটে দেয়, সেনাপতির ছেলে যদি জেনা করে সঙ্গে সঙ্গে তাকে রজম করে মাথা ফাটিয়ে শেষ করে দেয়। এই রিপোর্ট পাওয়ার পরে লাভ দুটি বলতেছে, এটাই তোমার রিপোর্ট সত্য যদি হয়, সেনাপতি কায়কওয়ান পুরস্কার বলে দিলেন, আমার পায়ের তলের এই সিংহাসনটা পর্যন্ত তাদের পায়ের তলে চলে যাবে, আমাদের জাহরুল আরজে বাতনুল আরজে খায়রুল জাহরিহা, মরে যাওয়াটাই উত্তম আমাদের বেঁচে থাকার চাইতে। এই ন্যায় বিচার মুসলমানদের পক্ষেই কেবল সম্ভব, কারণ এরা সবকিছু করে আল্লাহকে খুশি করার জন্য, বান্দা তাদের কাছে কোন বিষয় নয়। আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহি আনিল মুনকার না থাকলে আমর বিল মারুফ হয় না। অনেক গা বাসানো দায়ী আমাদের মধ্যে এখন হয়েছে, যে নাহি আনিল মুনকারের মধ্যে নাই, খালি নসিহত করে উপদেশ করে, কিন্তু তার ভুলটা ধরিয়ে দেয় না, কারণ নারাজ হবে, এই ভয়ে কেউ মানুষের ভুল ধরে দেয় না। আজকাল এমনকি একটা ছেলে, আপনি বাপ বয়সে মানুষ যাচ্ছেন, একটা ছেলে যদি কোনো অন্যায় করে, এই বাবা এটা কাজটা করো না, এটুকু বলে হিম্মত আজকে মুরব্বরে হারিয়ে ফেলেছে, কারণ ওই ছেলে লাভ দিচ্ছে ঘাড়ে পড়বে। যে অবস্থা এখন সৃষ্টি হচ্ছে দিন দিন, অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, বড় ছোট কোন বাস বিচার নাই, ছেলেরা মিছিল করা শিখেছে, মুরব্বীদেরকে অপমান করা শিখেছে, এটা তাদের ক্রেডিট মনে করে, একটা হক কথা বললাম, অথচ মান সম্মানের ভেদাভেদ চিরদিন ছিল, আছে এবং থাকবে। বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এটা যদি না থাকে সমাজ বিশৃঙ্খলায় ভরে যাবে, এবং গেছে অলরেডি। যতদিন এই তন্ত্রমন্ত্র থাকবে এই পৃথিবীতে, ততদিন ভালো মন্দ উঁচু নিচে ভেদাভেদ থাকবে না। ইসলাম এই বিষয়টা খুব গুরুত্ব দিয়েছে, আমর বিল মারুফের সঙ্গে সঙ্গে নাহি আনিল মুনকারকে নিয়ে আসা হয়েছে। মুসলমানদের মধ্যে যারা মোনাফেক তাদের চরিত্র আল্লাহ বলছেন, আল মুনাফিকুন আল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। সূরা তাওবা 67 নম্বর আয়াত পরিষ্কার ব্যাখ্যা, এবারে একেবারে খোলামেলা ব্যাখ্যা। মুনাফিক পুরুষ এবং নারীদের চরিত্র হল এই, ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, সৎ কাজে নিষেধ করে। এর যদি প্রমাণ পেতে চান, ঘরের মধ্যে টেলিভিশনটা একটু খুলে দিয়েন, দেখবেন একটা ছেলে যদি বলে যে আমি এখন এসা সালাত আদায় করো, তোমার টিভি বন্ধ করো, সবাই ঝাঁপ দিয়ে ঘাড় মটকাবে, বেটা তোর নামাজ তোর কাছে, আমরা কি এখানে ঘাস খাতে বসে আছি, টিভি খোল, তুই নামাজ না পড়ে জাহান্নামে দেখে, কোন কথা চলবে না। নিজের ঘরে ট্রাই করে দেখেন, আপনি পারবেন না পরিবারে, যদিও শয়তানের ব্যবসা ঘরে থাকে, আপনি ফেল, কিছু করতে পারবেন না। মুনাফিকদের চরিত্র এগুলা, তারা অসৎ কাজে নির্দেশ দেয়, সৎ কাজে নিষেধ করে। ছেলেটি যদি ভালো হয় সালাত আদায় করে, এখন তো মনে পড়ে আমার সেই কুমিল্লা জসিমের কথা, SSC পাশ করে ছেলেটা পাশ করেনি, তখন রাজশাহী এসেছে সুদূর কুমিল্লা থেকে যুব সংঘের মিটিংয়ে, এসে তার দুঃখের কথা সে আমাদের গল্প করলো যে স্যার দাঁড়িয়ে রেখেছি বলে আমার মা আমার ভাত বন্ধ করে দিয়েছে। ক্লাস টেনে ছেলে কটুকু দাঁড়িয়ে উঠছে বলেন, দাঁড়িয়ে রেখেছি এই অপরাধে মা আমার ভাত বন্ধ করেছে, বাপ আমার হাই স্কুলের ফিস বন্ধ করে দিয়েছে। অবশেষে আমাকে ঠেকাইতে না পেরে, আপনাকে তো রোজ অসংখ্যবার গালি দেয়, এই গালের সাহেব পাল্লা পড়ে আমার ছেলেটা আজকে ধ্বংস হয়ে গেল। ধ্বংস কি? দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়তে, সালাত পড়াটা ধ্বংস, দাঁড়িয়ে রাখাটা ধ্বংস। অবশেষে স্যার বাড়ির থেকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাবো ঠিক নাই। বাস্তব এগুলো আমাদের সাংগঠনিক জীবনের এক একটা রেকর্ড হয়ে বসে আছে, নামগুলো আমার আজও মুখস্থ। এই সমস্ত মায়েরা এসব বাপেরা ইয়ামুরুনা বিল মুনকার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, যেটা কোরআনে সুরা মায়েদা তওবা 7 নম্বরে আল্লাহ বলছেন মুনাফিকদের চরিত্র হচ্ছে, মুনাফিক নারী বা পুরুষের, তারা অসৎ কাজের নির্দেশ দেয়, সৎ কাজে নিষেধ করে, এটা মনে রাখবেন। এর বিপরীতে এটাও কিন্তু সুরে তওবা 71 নম্বর আয়াত। এর বিপরীতে মুমিন পুরুষ এবং নারীর লক্ষণ হচ্ছে এই, তারা সবসময় সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। ছেলে উপন্যাস পড়ছে নাকি কি পড়ছে বাপ দেখেও দেখে না, মা দেখেও দেখে না, মোবাইলের মধ্যে ছেলে কি কি করে, ভালো করে না মন্দ করে, মা মনে করে আমার ছেলে তো ভালোই কিছু শিখছে গো, কানের মধ্যে কি সব বলে, ও যে কার সঙ্গে কি করছে হিসাব তো মা কখনো দেখে না। যেসব বাপ মা অন্যায় করে নির্দেশ দেয় ছেলেদেরকে, সেসব বাপ মা নিঃসন্দেহে মোনাফেক, ওরা যতই সালাত আদায় করুক 10 বার হজ করুক আর উমরা করুক, ওরা মোনাফেকে আজম, ছোটখাটো মোনাফেক না ওরা, কারণ ওরা অন্যায় কাজে নির্দেশ দেয় আর ন্যায় কাজে নিষেধ করে। সালাত আদায় করতে যাওয়ার সময় ছেলে যদি নারাজ হয় ঘুম থেকে ওঠানো, বাচ্চা ছেলে সারা রাত জেগেছে থাক থাক, এটা ঘুমন, মা বলে দু আপনি খালি ডিস্টার্ব করেন কেন, মা উল্টা বাবাকে বকে, ছেলে পরে কত মায়া, ওই ছেলে যে বেনামাজি হলে তো জাহান্নামে যাবে, সে হুঁশ তো তার নাই। এসব ব্যাপারে কঠোর থাকতে হবে। মোনাফেক পুরুষ এবং নারী সমাজে অন্যায় হলে তারা চোখ বুঝে থাকে, দেখে না। অথচ আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আন-নাস ইযা রাউল মুনকারা ওয়ালা ইউগাইরুহু ওয়ালা ইউগাইরুনহু আও শাকা আন ইয়ামহুমুল্লাহু বিইকাবিহি রাওয়াহু ইবনে মাজাহ ওয়া তিরমিজি বিইসনাদিন সহীহ। আবু বকর সিদ্দিক বলছেন, আমি নিজে কানে আমার রসুলকে বলতে শুনেছি, যখন মানুষ সমাজে কোন অন্যায় হতে দেখবে অথচ তার প্রতিরোধের বা পরিবর্তনের চেষ্টা করবে না, আওশাক আল্লাহ ইয়ামহুম বিইকাবিহি, সত্তর আল্লাহ ওই কমের উপরে তার শাস্তি নামিয়ে দেবেন, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর শাস্তি নেমে আসলে বান্দার কোন ক্ষমতা আছে? একটু মহাসেন একটু জামাল একটু ধাক্কা দিয়ে গেল, তার ঠেলায় এখন সরকার কায়, আমেরিকার কোন ক্ষমতা নেই, কিছুই করতে পারছে না, আসছেই আছে একটা পর একটা গজব আসতেই আছে, সারা বিশ্বব্যাপী এই গজব চলছে বান্দার কারণে। যারা অন্যায় দেখেও সহ্য করেন কিছুই বলেন না, তাদের সম্পর্কে একটা হাদিস আছে, আমর বিল মারুফ আর নাহি আল মুনকারের সবচেয়ে বড় দায়িত্বশীল হচ্ছেন দেশের সরকার, মুসলমানদের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে শাসক সম্প্রদায়, কারণ নাহি আনিল মুনকার হল সবচেয়ে উচ্চটা হল ইসলামী দণ্ডবিধি হুদুদুল্লাহ, ইসলামী দণ্ডবিধি মানুষের জন্য রহমত। যদি ইসলামী দণ্ড এদেশে চালু থাকত, এদেশে চুরি চামারি সব বন্ধ হয়ে যেত ইনশাআল্লাহ, তবে এই দণ্ডদানের অধিকারী হচ্ছেন আমাদের সর্বোচ্চ সরকারি কর্তৃপক্ষ। দেশের সরকার যদি এগুলো না করেন, তাহলে অবশ্যই তারা কবিরা গুনাহগার হবেন এবং অবশ্যই তারা আখেরাতে আল্লাহ পাকের সামনে জবাব দিতে সম্মুখীন হবেন, সেখানে আল্লাহর সামনে জবাব দেওয়া তার কঠিন হয়ে দাঁড়াবে। সরকার ছাড়াও সাধারণ মানুষের অন্যান্য ক্ষেত্রে আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করতে পারি। তার আগে দণ্ডবিধি প্রতিপালন না করলে কি হয় এ বিষয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর উদাহরণ মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন, দৃষ্টান্তটা খুবই সহজ। নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুল মুদহিনা ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা, আল্লাহ দণ্ডবিধি ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে অলসতাকারী এবং অপরাধী ব্যক্তির দৃষ্টান্ত হল ওই একদল লোকের মতো যারা নৌকায় চড়ে যাচ্ছে, জাহাজে উঠে যাচ্ছে, কে উপরে বসবে কে নিচে বসবে লটারি করল, লটারিতে কেউ উপরে গেল কেউ নিচে গেল, নিচের লোকরা উপরে যায় পানি আনার জন্য, উপরের লোকেরা তাতে বিব্রত বোধ করে, এইটা দেখে নিচের লোকরা বলল ঠিক আছে পানি আনতে যেন ওদের মনটা খারাপ হয় তো কুড়াল দিয়ে নিচে পাটাতন ছিদ্র করে দেই, কারণ পাটাতনের নিচেই তো সাগরের পানি আছে, পানির উপর দিয়ে তো জাহাজটা চলছে, তো পানি এখান থেকেই নেব। আল্লাহ রাসূল বলছেন যদি উপরের লোকরা নিচে এসে ওই কুড়াল দিয়ে গর্ত করা লোকটার হাত না ধরে তাহলে ওই ব্যক্তি নিজেও ধ্বংস হবে আর সমস্ত যাত্রীরা সবই সাগরে ডুবে ধ্বংস হবে। আর যদি সবাই ওই লোকটাকে হাত ধরে পাটাতন ছিদ্র করতে বাধা দেয় তাহলে ওই ব্যক্তি নিজেও বেঁচে গেল, যাত্রীরা সবাই বেঁচে গেল। সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে যখন শাসন না থাকে তখন সমাজের অবস্থাটা ঠিক ওরকমই হয়। এই দৃষ্টান্তটাই যথেষ্ট আমাদের জন্য হুদুদুল্লাহর গুরুত্ব বোঝার জন্য। এখন আমরা তো কারো উপরে শাস্তি প্রয়োগ করব না, কাউকে জেল দেব না, কাউকে হত্যা করব না, কাউকে মৃত্যুদণ্ড দেব না, আমাদের কি তাহলে কিছুই করণীয় নাই? আছে। সমাজের অন্যায় দূর করার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব আছে, সেইগুলো আমরা কতগুলো পয়েন্ট আগে একটা পর একটা বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করা, এটা হল সবচেয়ে উত্তম পন্থা। একটা ছিল অন্যায় করছে, আপনাদেরকে গায়ে হাত বিলিয়ে ভালোবেসে মহব্বতের সঙ্গে বলেন বাবা এ কাজটা করো না, এ কাজ করলে তোমার আখেরাত নষ্ট হবে, তুমি জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফায়াযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ কখনোই এক নয়, অতএব তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিরোধ করো, তাহলে দেখবে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে অতি সত্ত্বর তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা হল একটা পথ। দুই, প্রজ্ঞাপূর্ণ আচরণ ও সুন্দর উপদেশ দেওয়ার মাধ্যমে আপনি মানুষকে মন্দ থেকে ফিরিয়ে আনতে পারেন। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষকে ডাকো আল্লাহর পথে বিল হিকমাতে প্রজ্ঞার সাথে, মাউইযাতিল হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে, দেখবে এতেও অনেক কাজ হবে, অনেক কঠিন হৃদয়ের মানুষও দুর্বল হয়ে যাবে, তুমি এই পন্থা অবলম্বন করো, এর জন্য সরকার লাগে না, সাধারণ মানুষই পারে। তিন, দূরদর্শিতার সাথে একাকী বা সংঘবদ্ধভাবে আদেশ বা নিষেধ করা, কখনো কখনো একাকী করলে হয় কেউ জানে না, কখনো কখনো দলবদ্ধভাবে করতে হয়, দলবদ্ধভাবে করলে তাতে বরকত বেশি হয় একাকী করার চাইতে। আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওমানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও এটাই আমার রাস্তা, ডাকি আমি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে, আমি এবং আমার অনুসারীরা, আল্লাহ মহাপবিত্র, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। আনা অমানেত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা, এ কথার মধ্যে সাংগঠনিক অপরিহার্যতার দলিল পাওয়া যায়। আলা বাসীরাতিন, দূরদর্শিতার সাথে জাগ্রত জ্ঞান সহকারে, এ কথার মধ্যে তকলিদের বিরুদ্ধে দলিল পাওয়া যায়। যে কোনো কথা এবং কাজের আগে আপনি জাগ্রত জ্ঞান সহকারে যাচাই করবেন এটা কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে না প্রতিকূলে, যদি অনুকূলে হয় আপনি অবশ্যই মেনে চলবেন, প্রতিকূলি হলে আপনি বিনয়ের সঙ্গে বিরত থাকবেন। চার নম্বর, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আপনি স্থির থাকবেন, দুনিয়াবি কোন স্বার্থে উপদেশ দেবেন না, কারণ উপদেশ দিলে অনেক সময় উল্টা গাল খেতে হয়, মার খেতে হয়, জেল খাটতে হয়। আপনি কথা বলবেন স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, এই লক্ষ্য যেন বিচ্যুত না হয়। আল্লাহ বলছেন ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তুমি খালেস অন্তরে স্রেফ আল্লাহর জন্য ইবাদত করো। কারণ নবীরা কেউ দুনিয়া পাওয়ার জন্য মানুষকে দাওয়াত দিতেন না, নবীরা কেউ অন্য কোন স্বার্থে মানুষকে দাওয়াত দিতেন না। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আল্লাহি রাব্বিল আলামিন, তাদের দার্থহীন বক্তব্য ছিল এই, মা আসআলুকুম মিন আজরিন, আমি তোমাদের কাছে কোন উজরাত চাই না, মজুরি চাই না, বয়স করলাম টাকা নেব এই লোভ নাই, কোন উজরত নাই। ইন আজরিয়া ইল্লা আল্লাহি রাব্বিল আলামিন, আমার পুরস্কার তো আল্লাহর কাছেই নিবেদিত আছে। হ্যাঁ, পুরস্কার একটাই নবীরা পেয়েছেন, মার খাওয়াটা, এইটাই তো বড় পুরস্কার হয়েছে। যুগে যুগে যারা সত্যসেবী সমাজ সংস্কারক তাদের ভাগ্যে এগুলি হয়েছে, হাজার রকম গালি শুনতে হয়েছে, অপবাদ শুনতে হয়েছে, দৈহিক এবং মানসিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, তথাপি তারা আল্লাহর এই দাওয়াত করে পিছিয়ে আসেন নাই। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অনেক সময় মনে করি যে পরিস্থিতির কারণে অনেক সময় সত্য মিথ্যা একটু হেরফের করা যায়। এ নিয়ে আমরা যখন মাদ্রাসা ছাত্র, মৌলবি তো আমরা অধিকাংশ, আমরা উসুলি ফেকে যখন পড়তাম আলেম ক্লাসে একটা সংজ্ঞা শিখেছিলাম, ওটা আজও ভুলতে পারি না, আর জরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন অনেক সময় নিষিদ্ধ বিষয়কে সিদ্ধ করে। হুজুর যখন নারাজ হইন না, আবার কারণ এই একটার উসুল দিয়ে কত হাজার হাজার মশলা যে হালালকে হারাম করা হয়েছে ফেকার বইতে, তা হিসাব নিকাশ নাই। প্রয়োজন অনেক সময় নিষিদ্ধ বস্তুকে সিদ্ধ করে। আর আল্লাহ কি বলছেন, অলাবিত্তাবাল হাক্কু আহওয়া আহমুলা ফাসাদাতি সামাওয়াত ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, যদি সত্য তাদের খেয়াল খুশির অনুগত হইত তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যেত। সত্য কখনোই মিথ্যার সঙ্গে আপোষ করে না। এ কথাটা কার? আল্লাহর কথা সরাসরি, সূরা মুমিন ৭১ নম্বর আয়াত, আয়াতটা মনে রাখবেন, মুমিনুন ৭১ নম্বর আয়াত। অলাইত তাবাল হাক্ক আহওয়া আহম, যদি সত্য লোকদের খেয়াল খুশির অনুগামী হইত, লাফাসাদাতি সামাওয়াত ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যেত। সত্য চিরন্তন পরিবর্তনীয়, তা কোশ্চিন করলে মানুষের ভোটে পরিবর্তন হয় না। সুদ হারাম, আপনারা সুদ হালাল করবেন, ভোটের এতই চোট যে কোরআন পরিবর্তন করবে, হবে না। আপনি যখনই মানুষকে দাওয়াত দিবেন, আমর বিল মারুফ আর নাহি আল মুনকার করবেন, নাহি নাহি হতে হবে মুনকারের বিরুদ্ধে হতে হবে, মুনকারের পক্ষে নয়। মুনকারের পক্ষে হলে আপনি মুনাফেক হয়ে যাবেন, মুনকারের বিপক্ষে হলে আপনি মুমিন হবেন। জান্নাত পাওয়ার স্বার্থে আপনি কথা বলবেন, দুনিয়া কিছু পাওয়ার স্বার্থে নয়। এর পরে আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, যদি তোমরা খারাজ চাও, খারাজ মানে প্রতিদান চাও, মনে রেখে দেব খারাজ ইনদাল্লাহি খায়রুন মিম্মা, আল্লাহর কাছে যে প্রতিদান রয়েছে সেটাই উত্তম, দুনিয়া তোমাদের সকল রিজিকের চাইছে। অতএব জান্নাত পাওয়ার স্বার্থে আপনাকে হক কথা বলতে হবে, হক কখনোই বাতিলের অনুগামী হয় না, এ কথাটা সবসময় মনে রাখতে হবে। পাঁচ, যথাযোগ্য ইলমের অধিকারী হতে হবে, একবারে সবাই যে একবারে শেখ আলবানি হবে এটা না। যতটুকু ইলম প্রয়োজন আপনার দুনিয়া চলার জন্য ততটুকু যথেষ্ট, বেশি হওয়া লাগবে না। এবং সবসময় নিজের কমন সেন্সটা সামনে রাখবেন, আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে একটা বিবেক দিয়েছেন, সেই বিবেক তাকে পরিচালিত করে হক পথে। ইন্নাল্লাযীনা আমানু ইহদিহিম রব্বুম বিঈমানিহিম, আল্লাহ বলেন যারা প্রকৃতি ইমানদার আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করেন, সুপথে পরিচালিত করেন তাদের ইমানের মাধ্যমে। দুর্ভাগ্য, এই ইমানটা আমাদের নষ্ট হয়ে গেছে দলীয় কারণে, ফেরকার কারণে, মজহাবের কারণে, বিভিন্ন কারণে। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝে নেন। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও যে আমি মানুষ বই কিছুই নই, তোমাদের মতো একজন মানুষ বই কিছুই নই। কোরআনের স্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও আমরা বুঝলাম উনি মানুষ ছিলেন না, নূর ছিলেন। কারা বুঝছে এগুলা? এত বড় বড় মাথা তাদের, ধারে যাওয়া যাবে না। নাম শুনলে ভয় হয়, পোস্টারে নাম লিখতে গেলে জায়গায় কুলায় না। তাদের ব্রেনে ঢুকলো আসলে আল্লাহ রসুল মানুষ ছিলেন না, উনি নূর ছিলেন। আল্লাহ নূরে মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, মোহাম্মদ না হলে আসমান জমিন কিছুই হইত না, অতএব তুমি সবকিছু। আল্লাহ বললেন, ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে পর্দা দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা দুনিয়ার সঙ্গে আর কোন যোগাযোগ রাখতে পারবে না। মরে যাওয়ার পরে কবরে যখন তুমি যাচ্ছ, তোমার দুনিয়ার থেকে তোমার মধ্যে একটা পর্দা হয়ে গেল কিয়ামত পর্যন্ত। আমরা বলে দিলাম যে আমাদের রসুল মারা যান নাই, উনি কবরে আছেন, ট্রান্সফার হয়েছেন, ইন্তেকাল হয়েছেন, উনি ওখানে বসে আমাদের সবকিছু ভালো মন্দ করতে পারেন, বলতে পারেন। হায়াতুন নবীর কায়েল হয়ে গেলাম, তিনি ওখানে বেঁচে আছেন। রসুলকে বাঁচিয়ে দিয়ে এবার আমাদের যত পীর মাশায়েখ আছে সবগুলোকে আমরা কবরে নিয়ে বাঁচিয়ে দিলাম, যে ওখানে যাও, নজর নিয়াজ দাও, গরু ছাগল গোশত ধুমসে খাওয়া দাও, আর তোমার মনের সকল চাওয়া পাওয়া সেখানে নিবেদন করো। কোরআন কিন্তু বলে দিচ্ছে এক কথা, আমি বুঝছি আর এক কথা, আমি কিন্তু আলেম, আপনাদের দৌড় দিচ্ছি না, আমরা আলেম সমাজে এই কাজগুলি করছি। আল্লাহ রসুল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত অর্থ সংকল্প, সকলেই বোঝে। পৃথিবীর এমন কোন কাজ নেই যে মানুষ করার সময় মুগ্ধ বলে, সব কিন্তু আমরা মনের সংকল্পের ভিত্তিতে কাজ করি। যে আপনারা সালাত আদায় করতে এসছেন, জুমা খুতবা শোনার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, কেউ কি বলেছেন যে আমি এখন খুতবা শুনিবার জন্য বাড়ি হইতে বাহির হইলাম? বাংলায় কেউ বলেছেন? আরবিতে কেউ বলেছেন? আমার মনে হয় একজন মুসলিমও সাক্ষী দেবে না। আরবি তো জাহান্নামে যাকে, বাংলাতেও কেউ বলেনি যে আমি এখন খুতবা শোনার উদ্দেশ্যে নওয়াদপাড়া মসজিদে উপলক্ষে যাত্রা করিলাম। এই কথাটা কেউ বাংলায় বলেনি, আরবিতেও বলেনি। কিন্তু এবার যখন আপনি এখানে সালাত আদায় শুরু করে দেবেন, এবার আপনাকে শেখানো হচ্ছে, এবার তুমি নিয়ে পড়ো, ইন্নি অজ্জাহাত, কি বলে এটাকে, নায়াতুবান উসাল্লা লিল্লাহি তাআলা আরবার আকাদাস আল্লাহু আকবার। এই আরবি না জানলে আপনার সালাত হইবে না, যেহেতু আপনি নিয়ত পড়েন নাই, আপনার সালাত বাতিল। এই নিয়ত মুখস্থ করার ভয়ে এখন লোক সালাত বাদ দিচ্ছে। এর বাবা সুরায় ফাতেহা পড়লে তার মুখে বলে আগুন ঠাসা যাবে। আর এক হাদিস বানিয়েছে 22,000, তার মুখে বলে মাটি ঠাসা যাবে। কিন্তু নিয়ত পড়লে তার কিচ্ছু হবে না। এই সমস্ত আলেমরা এই সমস্ত হাদিসগুলোর মর্ম এইভাবে বুঝেছেন, এবং হাজার হাজার মানুষকে এইভাবে নিজেরা তো পদভ্রষ্ট হয়েছে, অন্যকে পদভ্রষ্ট করছে। এমনকি ছোট্ট কায়দা বগদাদি আছে না, আলাবাত আসার, ওর মধ্যে দেখেন না কতগুলো নিয়ত লিখে রাখছে। কালকে আমি পড়লাম, জোহরের সুন্নতের নিয়ত, জোহরের ফরজের নিয়ত, জোহরের পরবর্তী সুন্নতের নিয়ত, আসরের ফরজের নিয়ত, আসরের সুন্নতের নিয়ত, মগরবের ফরজের নিয়ত, মগরবের সুন্নতের নিয়ত, তারপর জানাজার নিয়ত, ওরে সুবহানাল্লাহ বিহামদি, ও আলাবাত আসা শিখতেছে, আপনি নিয়ত মুখস্থ করবে? ও এহলে এদেশের আলেমদের কোরআন হাদিস বোঝার যোগ্যতা, যেমন কোথা আপনি আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে সত্যিকার ভয় করে তারা যারা আলেম, তারা এই আলেম নাকি? আল্লাহ রসুল বললেন, সাল্লু কামার আই তুমি উসাল্লি, তোমরা অনুরূপ ভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। সবাই জানে বখশের হাদিস এটা আছে। এইবারে আমরা শুরু করলাম কি, যদি কেউ সহি হাদিস অনুযায়ী অন্ততপক্ষে বোখারি শরীফ অনুযায়ী সালাত আদায় করো কোন মসজিদে, তার সেখানে থাকার অধিকার নাই। সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করুন, বুকে হাত বাঁধেন, রফলা দান করুন, আমিন জোরে বলুন, মসজিদ থেকে বহিষ্কার। ইমামতির চাকরি শেষ, দলবদ্ধ মোনাজাত যদি না করেন আহলে হাদিসরাও পর্যন্ত চাকরি শেষ করে দিচ্ছে, যাবেন কোথায়? সহিহ হাদিস মানতে গেলেই তার জীবনের উপর নেমে আসছে এক একটা কঠিন পরীক্ষা। এখনো তো আমি দেখতে পাচ্ছি 1980 সালের 24শে ফেব্রুয়ারি যেদিন মেহেরপুরের সম্মেলনে আমি জীবনে প্রথম গেলাম সেখানে, কেন সম্মেলনটা হয়েছিল জানেন? একটা আহলে হাদিসের বাচ্চা কোত্থেকে আসছে মেহেরপুর শহরে সালাত আদায় করার জন্য মসজিদে, অভ্যাস বশত সে আমিনটা জোরে বলি ফেলাইছে, এটা হল তার জন্য গোনাহে কবিরা, সমস্ত মুসলিমরা মিলিয়ে তাকে মারবে। ইমাম সাহেব দয়া পরবশে বলে, বাবা তোরা মারিস নি, এত লোক মারলে তোর হাড়হাড্ডি কিছুই থাকবে না, ওর আমি বিচার করে দিই। কি বিচার? এই বাবা তখন ছিল কুয়ার যুগ, এত টিউবওয়েলটা তো হয়নি, এই কুয়া থেকে পানি তুলে পুরা মসজিদ তুমি নিজে হাতে ধুয়ে দেওয়া তাহলে তোমার মাপ। এরপরে মুসলিমরা ঠান্ডা হয়, পুরা মসজিদ তাকে ধুতে হয়েছে, তারপরে মসজিদে বেরোতে হয়েছে, অথচ আল্লাহ নবীর আমলে পেশাব করেছে তার মসজিদ ধোয়া লাগেনি, এরম ভাবে শাস্তি। এই হল আহলে হাদিসের অপরাধ। সহিহ হাদিস মানলে এখন পর্যন্ত চলে যান, এই বছরের ঘটনা বলি, এই দামুড়হুদে আছে না চুয়াডাঙ্গাতে, এই গত 1 সপ্তাহ আগেও তাদের মামলাটা রায় হয়েছে, 40 জন আহলে হাদিস হয়েছে তাহারি পড়ে, আমাদের সালাত রসুল পড়ে, তাদের সবগুলোকে বয়কট করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। অবশেষে আলহামদুলিল্লাহ বহুদিন মামলা লড়ার পরে গত 2 সপ্তাহে রায় হয়েছে আহলে হাদিসের পক্ষে, যে না সে যার ধর্মীয় স্বাধীনতা আছে সে যেভাবে পড়ে সালাত আদায় করবে, নিষেধ করতে পারবো না। আসেন কোথায়? সে যুগের কথা বললাম একটা আয়ু সালে, আর এ যুগের টাটকা বললাম, যে সে যুগে এবং এ যুগে এই সমস্ত আলেমদের এই জাহেলি ফতোয়ার কারণে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হচ্ছে, এই আলেমরা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অন্যকে পথভ্রষ্ট করছে। অতএব আলেম আর মুফতি আর ডিগ্রি নিলেই কিন্তু সে আলেম নয়, যিনি হাদিসের শব্দ বুঝেন কিন্তু মর্ম বুঝেন না, সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী হাদিসের ব্যাখ্যা করেন না, তিনি কোশ্চিন কালো পর্যায়ভুক্ত নন, বিষয়টাগুলো খেয়াল রাখতে হবে। আপনার বুঝ হতে হবে সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী, নিজস্ব বুঝ অনুযায়ী চলবে না। সাহাবায়ে কেরাম যে হাদিসের যে বুঝেছেন তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি এর নিকট থেকে ডাইরেক্ট, তারা সেখানে ছাত্র ছিলেন, তারা যেটা বুঝছেন ওটাই আপনাকে বুঝতে হবে, আপনি নিজে নিজে ব্যাখ্যা করে বুঝ দেবেন এটা হবে না। অত যথাযোগ্য এলেম না থাকলে সে সত্যিকার অর্থে আল্লাহ ভীরু আলেম হতে পারবেন না। বিচারে খল আমর বিল মারুফ ও নাহি আল মুনকার করার জন্য আপনার আরেকটা সহজ পথ আছে, দুটো কাজের মধ্যে আপনি সহজ পথটা বেছে নেবেন, কারণ আল্লাহ বলছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের মধ্যে সহজ করতে, তিনি কঠিন করতে চান না। দলিল নেন, একদিন আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন সবাই, ইতিমধ্যে একজন লোক এসে দাঁড়িয়ে মসজিদে পেশাব করা শুরু করে দিল, নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম খেপে যাওয়া স্বাভাবিক, এই বেটা তুই কি শুরু করলা, মারতে গেছো সবাই? আল্লাহ রসুল বললেন থামো, ওকে পেশাব শেষ করতে দাও। শেষ হয়ে গেল, এবার বললেন দেখো বাবা এটা মসজিদ, এখানে আল্লাহর ইবাদত করতে হয়, এটা নাপাক করার জায়গা নয়, এটা পবিত্র স্থান। এবার সাহাবীদের বললেন এই তোমরা বালতি ভরে পানি নিয়ে আসো, ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে দাও। এই দৃশ্য দেখল আর দোয়া করল রাহেম আল্লাহ মুহাম্মাদান, আল্লাহ মুহাম্মাদের উপর রহম করুন যিনি তাকে এই শিক্ষা দান করেছেন। সে আল্লাহ রসুল বলছেন এই বাবা তুমি শুধু আমাদের জন্য দোয়া করলে, সাহাবীদের জন্য করো, ওরা তো তোমাকে মারেনি। এই শিক্ষা যে নবীর, এবার শেষের দিনে শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ, সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ রসুল বলছেন দেখো ফাইনামা বয়স্তুম মুয়াসসিরিন ওয়ালা মুআসসিরিন, ফাইনামা বয়স্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। অতএব যারা আমর বিল মারুফ করবেন তারা সহজভাবে সহজ পন্থাটা মানুষকে বাতলে দিবেন, কঠিন পন্থা নয়। ধরুন আপনি এখন বেরোচ্ছেন ঢাকা যাবেন বা অফিসে যাবেন, আপনি বলে দেন বাবা যখন বাড়িতে বের হচ্ছ উজু করে মোজা পরে জুতো পরে দাও, তাহলে এই বাড়ি ফেরা পর্যন্ত অফিস থেকে পুরো টাইম জোহরের সালাত আসরের সালাত প্রয়োজনীয় মানুষের মাগরিবের সালাত যারা ব্যাংকে চাকরি করে প্রয়োজনীয় ঈশার সালাত এই সবগুলো তুমি ওই মোজা খোলা লাগবে না, জুতা কোন সমস্যা নাই, তুমি খালি বেসিনে দাঁড়িয়ে হাত মুখ ধোয়া এটুকু তো সহজ, আর মজার উপরে মোসা করবা, এই সহজ পথটা তাকে যদি বাতলে দেওয়া যায় তাহলে কি ওই লোকটা আমল করবে না? জেলখানায় যে কত শত পুলিশের এই জুতা পরার কারণে তারা সালাত আদায় করতো না। পুলিশ জুতো তো জানেন কতটা সুতো দিয়ে পেঁচায়, জুতা ফিতে তো গাধাখানি। এই শীতের বেলে স্যার এই ফিতা খুলতে খুলতে আমাদের সময় যাবে, কখন করব? ফিতা খুলে জুতোগুলি আবার সালাত আদায় করবো, ধুলাবাড়ি সেখানে বুদ্ধি দিলাম কি জানো বাবা তোমাদের এই মশলা দিলাম, স্যার এ তো জীবনে শুনি নাই, পানা ধুয়ে যে উজু করা যায় কখনো শুনিনি কখনো, শুনে রাখো। তারপরে বললাম কি পকেট আসার সময় পলিথিন নিয়ে আসবা, পলিথিন আনা শুরু হয়ে গেল, আদান হয়ে গেল পলিথিন বেশি ওই জানা হতো সালাত শুরু করে দিল। আমাদের বাহ কত সুন্দর হয়ে গেল, পুরা জেলখানায় এ নিয়ম জালি হয়ে গেল। এই যে উজু না করেও যে পা না ধুয়েও যে উজু হয় এটা কিন্তু এলেমেই ছিল না। যাচ্ছেন ঢাকাতে এবং সমস্যা কি আছে, ফুড ভিলেজ থেকে নামো একসঙ্গে জোহর আসর একামত দিয়ে দু রাকাত জোহর পড়ো, একামত দিয়ে দু রাকাত আসর পড়ো, অথবা একামত দিয়ে দু রাকাত তিন রাকাত মাগরিব পড়ো, আবার একামত দিয়ে দু রাকাত ঈশা পড়ো, ঝামেলা শেষ, সুন্নত পড়তে হবে না। অনেকে মনে করেন তাই তো সবরে গিয়ে সুন্নত না পড়লে বোধহয় নেকি কম হয়ে গেল, জি না, এটা হলে সুন্নতের তারকিয়া, এখানে তরক করাটাই সুন্নত। আল্লাহ নবী তোমাকে এই সুযোগ দিয়েছেন, এই সুযোগ গ্রহণ না করলে তুমি গুনাহগার হবে, সুযোগ যেহেতু না দিতেন তাহলে এক কথা ছিল। অতএব এই মন ছোট করার দরকার নেই, এটা হলো সহজ পন্থা ইসলামের, ইসলামের দিনটা খুবই সহজ, আমরাই কঠিন করে ফেলেছি। আমল পরিবর্তনের চেয়ে আকিদা পরিবর্তন বেশি জরুরি। আপনারা সবাই জানেন তায়েফের ঘটনা, আল্লাহ রসুলকে মারিছিল না, কঠিন ভাবে মারিছিল না তায়েফের, সেই লোকগুলো সাকিব গোত্রের দুর্ধর্ষ লোকগুলো মুসলমান হলো পরবর্তীতে। তারা আসলো মদিনায়, এসব হে আল্লাহ রসুল আমরা বায়াত করতে রাজি আছি, যে শর্ত আছে কি, শর্ত কি বলে আমরা এই জাকাত দেব না আর এই জিহাদ করব না, জিহাদ করলে মরিটিন মরবো না কি রাস্তাঘাটে গিয়ে, মানে কঠিন যে দুটা মালি আর বদনী, জাকাত দেব না জিহাদ করব না, মুসলমান হতে রাজি আছে। আল্লাহ রসুল বললেন বাবা তাই হ ওতেই আমি রাজি। সাহাবিদের সচ্চমকে বলি আবার কেমন কথা হলো, আল্লাহ কি জবাব দিয়েছিলেন, এই জবটা মনে রাখেন খালি, সাহাবিরা মন খারাপ করো না, যখন ওরা ইসলাম কবুল করবে তো সত্তার ওরা সাদাকাও দেবে, ওরা জেহাদও করবে, আগে আকিদাটা পরিবর্তন হোক না। তাহলে এর দ্বারা আমাদেরকে বুঝানো হলো, যখন তোমরা কোন মানুষকে দিনে দাওয়াত দেবে, হয়তো সে ক্লিন শেভ, হয়তো একটা বিড়ি সিগারেট খায়, প্রথমে যদি বলে বেটা তুই হারাম খোর, তো সে কোনো কথাই নেই, ও জীবনে তোমার সঙ্গে আসবে। আগে ওকে বলতে বাবা তুমি সিগারেটের কথাও বলা হবে না, ও দাড়ির কথাও বলা হবে, কিছুই বলতে হবে না, খালি বলতে বাবা আল্লাহ নবীর নির্দেশ মানো, দুনিয়া আখেরাতে ভালো থাকবে। নবীর নির্দেশ কি তা কিন্তু বলা হচ্ছে না, পরে সে জানবে এক সময় তাইতো এটা ঠিক হচ্ছে না, আমি তাহলে বাদ দিই। এটা হলো দাওয়াতের নিয়ম, প্রথমে তাকে আকিদারা পরিবর্তন করুন, যে বাবা তুমি এটা করলে তোমার আখেরাত ভালো হবে, আখেরাতের চিন্তা আগে না এনে আগে যে বিধান চাপিয়ে দেওয়া হয় তাহলে ও কিন্তু কখনই ফিরবে না। দুটি জিনিসের মধ্যে আপনি সবসময় হালকাটি গ্রহণ করবেন, কঠিনটা গ্রহণ করবেন না। এমন সময় দেখবেন মানুষের এত চরিত্র, ওরা রেওয়াজ ছাড়তে রাজি নয়, ইসলাম ছাড়তে রাজি, এরকম কিন্তু বহু লোক আছে, বাপ দাদার রেওয়াজ যা আছে ওটা ছাড়তে রাজি না, রাখো তোমার হাদিস টাদিস, এই এরকম আমি নিজে শুনছি কানে ভাই, রাখো তোমার কোরআন হাদিস, বাপদাদা কি না ভুল করে গেছে নাকি, এদের কাছে বাপদাদার কোন কথাই বলা হবে না, ওদের বলতে হবে বাবা যদি তোমার সমস্যায় থাক এখন, তুমি খেলে কোরআন হাদিস শুনে দিয়ে চলে আসবে, আর কোন কাজ নেই। দলিল নেন, মক্কার লোকেরা মুসলমান হলে কবে, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে, তার তিন বছর পরে আল্লাহ রাসূল মৃত্যু হচ্ছে, তিনি বলছেন স্ত্রী আয়েশার সঙ্গে, আয়েশা তোমার সম্প্রদায়ের লোকেরা যদি নতুন মুসলমান না হইত, লাওকানা কওমুকে হাদিসু আহাদিন বিল জাহিলিয়া লা হাদামতুল কাবা, আমি কাবা ঘর ভেঙে ফেলতাম, ওয়া বালাক্তু বিহি আসাসা ইব্রাহিম, এবং আমি কাবা ঘরকে ইব্রাহিমের ভিতের উপরে পুনর্নির্মাণ করতাম। আপনারা তো হজ করতে যাবেন সবাই, দেখবেন না ছবি এসে কাবা ঘরের ওই উত্তর কোনাতে একটু বের করে একটা ওয়াল আছে না ছোট্ট, ছবিতে দেখা যায় ওইটা কিন্তু কাবা ঘরের মধ্যে, এজন্য ওর ভিতর দিয়ে যদি কেউ তওয়াব করে তার হজ বাতিল হবে, ওর বাহির দিয়ে তওয়াব করতে হয়, তো ওটাকে হাতিম বলা হবে না, পরিত্যক্ত। তো ওই পর্যন্তই পুরো কাবাকে আল্লাহ রসুল ভেঙে গড়তে চেয়েছিলেন, কিন্তু কেন করেননি, যদি ওটা করি তো বাপদাদার রেওয়াজ চলে এসছে ওইটা বাদ দিয়ে, রেওয়াজের বিরোধী হলে যদি আবার সব উল্টে যায় সে ইসলাম বাদ দিয়ে চলে যাবে। এজন্য উনি শুধু একটু দুঃখ করে চলে গেছেন কিন্তু নিজে ভাঙেন নাই রেওয়াজের কারণে, কথা খেয়াল করবেন, কথা বুঝছেন, আজ পর্যন্ত ওইভাবেই আছে। আমাদের এটা শিক্ষণীয় বিষয়, যখন কোন জায়গায় যাবেন দেখবেন যে তার বাপ দাদার খুব আগ্রহ বেশি, তাকে ওই নিয়ে ওটা নিয়ে কোনো কথা বলবেন না, সেরফ করেন হাদিস শোনাবেন, ইনশাল্লাহ তাদের বরকত হবে। দশ, বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে, পালালে চলবে না। আল্লাহ রসুলের বিপদ আসে নাই, তয়েফের মারি কথা একটু আগে বললাম, মারতে মারতে তিন মাইল পর্যন্ত চাড়িয়ে নিয়ে আসছে, সমস্ত পা রক্তাক্ত হয়ে গেছে, তয়েফের সীমানা পেরিয়ে কর্নুল মানাজিল এসে উনি থেমেছেন। সেখানে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল মালিকুল জিবালকে সাথে নিয়ে এসেছেন, হে আল্লাহর রসুল তোমার উপর যে জুলুম হচ্ছে, তোমার কম তোমাকে যে মেরেছে, আল্লাহ দেখেছেন আরশ থেকে, তাই তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই নির্দেশ নিয়ে, দেখো আমার মোহাম্মদ যা বলে তুমি তাই করো, অথবা আমি প্রস্তুত, আপনি নির্দেশ দিন, আপনি হুকুম দেন, আমি মক্কার দুই পাশের দুই পাহাড় উঁচু করে তুলে ধরে ওই মক্কার লোকগুলোকে সব পিছিয়ে ধ্বংস করে দেবো দুনিয়া থেকে। রক্তাক্ত রসুলের মুখ দিয়ে তখন নিঃসন্দেহে প্রতিশোধমূলক কথা আসাই উচিত ছিল, কিন্তু তিনি তা না করে তিনি কি বললেন, আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, মাই ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি আহাদা, বরং আমি আশা করি এই কাফেরদের ঔরস থেকে এমন এমন সন্তান বেরিয়ে আসবে যারা আগামী দিনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, অতএব আমি ওদের ধ্বংস চাই না। কি সুন্দর কথা! তো আমরা যারা দিনের দাওয়াত দেব, আমর বিল মারুফ ও নাহি আল মুনকার করব, দয়া করে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ রসুলের এই নীতিগুলো সামনে রাখবেন। মায়ের খেতে হবে, আল্লাহর জন্য মায়ের খাচ্ছি, আমি তো দুনিয়ার জন্য মায়ের খাচ্ছি না, অর্থাৎ যত মায়ের খাবো তত আমার লাভ, আমার কোন লস নেই। সব শেষে সমাজ সংস্কারের নিরন্তর ভাবে চেষ্টা করতে হবে। একদিন করলাম, ধাক্কা খেলাম, আর যাব না, বাড়ির ভাতে কে বোনের মুসখা দেয়, জি না, এটা চলবে না। আপনি সমাজ সংস্কারে নেমেছেন, আপনার কোন টাইম টেবিল নাই, লাইলাম মানাহারা দিন রাত আপনাকে দিনে দাওয়াত দিতে হবে। আপনার সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল নূহ আলাইহিসসালাম, যিনি বলছেন রব্বিনি দাওয়াত কওমি লাইলাম মানাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, সে অভিযোগ করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার কমকে ডেকেছি রাত এবং দিন, কিন্তু কোন লাভ হয়নি, আমাকে দেখে ওরা পালিয়ে যাক, তথাপি আপনাকে দাওয়াত দিতে হবে। আপনি বলবেন জুলুম করলে কি করব, হ্যাঁ ফেরাউন জুলুম করেছিল, সদ্য প্রসবিত সুন্দর ফুটফুটে ছেলেগুলিকে ধরে তার জান্নাত দিয়ে টুকরা করেছে মায়ের সামনে, এত জুলুম করে ও মুসা আলাইহিসসালাম বদ্ধ করেন নাই। যখন তার কমকে বললে হে মুসা তুমি আগেও যখন জন্ম হওনি তখনও আমাদের সন্তানদের হত্যা করেছে, তুমি এখন নবী হয়েছ, তোমার হাতে এত পাওয়ার, তোমার হাতে আল্লাহ সাপ দিয়েছেন, তোমার হাতে আল্লাহ লাঠি দিয়েছেন, ওই ফেরাউনকে তুমি গিলি খাইতে পারো ইচ্ছা করে, এত ক্ষমতা আল্লাহ তোমার দিছে, তো তুমি কেন প্রতিশোধ নিচ্ছ না? মুসা জবাব দিলেন, দোয়া পড়ো আল্লাহর কাছে, রব্বানা রব্বানা ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদেরকে ফেতনায় ফেলো না এবং তুমি আমাদেরকে নাজাত দাও কাফের কওম থেকে। সেরেব আল্লাহকে দোয়া করো, আমরা আল্লাহর জন্য কাজ করছি, এগুলো এর মধ্যে আল্লাহর নিশ্চয় কোন মঙ্গল ইচ্ছা আছে, তোমাদের সন্তান টুকরা টুকরা করছে, এর মধ্যেও আল্লাহ কোন মঙ্গল ইচ্ছা আছে, তোমরা সবাই আল্লাহর কাছে এই প্রার্থনা করো। দোয়া শিখিয়ে দিলেন, সবাই দোয়া করা শুরু করলো, বাস আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, বলে দিল এই মুসা তোমার দলবল নিয়ে ভোরের আগেই বেরিয়ে যাও। মুসা জানতেন না যে কি হবে ভবিষ্যতে, বেরিয়ে গেলেন, ওই দেখা যায় সমুদ্র, পিছনে ফেরাউনের 7,500 বিশাল বাহিনী মাঝখানে পড়ে গেছেন। তখন কওমের লোকরা ভীত সন্ত্রস্ত হয়ে বলছে আইন্না লামুত, রাখুন, এই তো আমরা ধরা পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে মুসা বলছে কক্ষিন কালও নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। মুসার ইমানটুকু আল্লাহ চাচ্ছেন, দেখি মুসা কি করে, ভয়ে হম করে না কি করে দেখি। যেমনি মুসা মুক্তি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম নাজিল হয়ে গেল, এ মুসা লাঠি মারো সাগরের বুকে, সাগর দুভাগ হয়ে যায়। ঠিক এই একই কণ্ঠ শুনতে পাই আমরা গারে হেরাতে, যখন কাফেরের পদধ্বনি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে গুহার চারপাশে, যারা আল্লাহ রসুল এবং আবু বকরকে একটা পেলেই 100 উট পাবে, তখন আবু বকর ভীত সন্ত্রস্ত বলছেন ইয়া রসুল আল্লাহ ওই যে এসে গেল। আল্লাহ রসুল বলছেন কোন ভয় নেই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, মোটেই ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সেদিনের সেই সাগরের তীরে মুসার আহ্বান, আর এদিন সেই গিরি গুহাতে মোহাম্মদ রসুল্লাহর আহ্বান, দুই নবীর দুই আহ্বান, একই রকম, একই কণ্ঠ, একই সমস্যা এবং একই হুকুম আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। এত লোভী মানুষ চারিপাশে থেকেও একবারও পায়ের দিকে তাকায় নাই যে এখানে এই গর্তের মধ্যে একটু দেখি, সব গর্ত তো দেখলাম, এটা বাদ রাখি কেন? আল্লাহ পাক তাদের মধ্যে এমন অবস্থা সৃষ্টি করে মনের মধ্যে যে তারা এটা তাকায় নাই, আল্লাহ রসুল বেঁচে গেলেন। এই যুগও ঠিক এমনি ভাবে যারা আল্লাহর অবস্থে কাজ করবে, আল্লাহর জন্য কাজ করবে, ইনশাআল্লাহ শত বাধার মধ্যেও ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করেছেন মুমিনদেরকে সাহায্য করার জন্য। অবশ্যই ইসলাম অপ্রতিরোধ্য, অবশ্যই ইসলাম চিরজয়ী, অবশ্যই ইসলাম কখনোই পরাজিত নয়, আমাদের দোষেই আমরা পরাজিত হই, ইসলাম কখনো পরাজিত হয় না। অতএব সবার প্রতি আবেদন থাকবে আমরুল মারুফ ও নাহিয়াল মুনকারের দায়িত্ব যথাযথভাবে যে যেখানে আছেন পালন করুন, যারা সরকারে আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর বিধান জারি করুন, আপনারা জান্নাত পাবেন। কিয়ামতের দিন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আরশের নিচে ছায়ার নিচে ছায়া পাবেন। অন্য হাদিসে বলা হচ্ছে নেককার ন্যায়নিষ্ঠ শাসক এবং ন্যায়নিষ্ঠ ন্যায় বিচারক যারা জজ হবেন আদালতের এবং যারা দেশের শাসক হবেন ন্যায়নিষ্ঠ, তাদের স্থান হবে আল্লাহ আরশের ডান পাশে নূরের উচ্চাসনে, তারা সেদিন সমাসীন হবেন। এই সৌভাগ্য, এই সুসংবাদ আমাদের দেশের শাসক সম্প্রদায়ের জন্য রইল, সঙ্গে সঙ্গে তাদের সবাই সঙ্গে সবার প্রতি আমাদের আবেদন রইল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এবং এর আলোকে নিজের সমাজটা তৈরি করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।